নাহি পাব, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব, হয়তো কিছুই নাহি পাব, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব, হয়তো কিছুই নাহি পাব। যদি আগো কাঁদে মোর ভীরু ভালোবাসা, জানি তুমি বুঝিবে না কবুতরে ভাষা, যদি আগো কাঁদে মোর ভীরু ভালোবাসা, জানি তুমি বুঝিবে না কবুতরে ভাষা, তোমার জীবনে কাঁদামি, তোমার জীবনে কাঁদামি, কেন মিছে ভাব, হয়তো কিছুই নাহি পাব। Bye.